বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাদেনের সেনা দল, শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল, শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল। বীর মুজাহিদ সিপাহ সালার বিন লাদেনের সেনা দল, শক্তি সাহস বুকে দিয়ে চল রে তোরা সামনে চল, শক্তি সাহস বুকে দিয়ে চল রে তোরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, গত পর্বে আমরা সমাপ্ত করেছিলাম শায়খ ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ মার্কিন সৈন্যদের জাজিরাতুল আরবে উপস্থিতিকে বিদেশীদের আগ্রাসন বলে গণ্য করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আজকের দ্বিতীয় পর্বে তার পরের ঘটনাবলী নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। বিন লাদেন একেবারে চুপ থাকতে পারলেন না, তিনি গোটা উপসাগরের আলেম সমাজ ও জিহাদপন্থী মুসলমানদের মধ্যে প্রচারে কাজ চালাতে শুরু করলেন। ইতোমধ্যে তিনি একজন খ্যাতিমান ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন। সেই পরিচিতিকে পুঁজি করে তিনি সৌদি আরবে সর্বত্র বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়াতে লাগলেন। মসজিদগুলোর মাধ্যমে হাজার হাজার অডিও টেপ প্রচার করতে লাগলেন। বিন লাদেনের তৎপরতা এখানে সীমাবদ্ধ রইল না, তিনি তার সেনাবাহিনীর লোক রিক্রুট করার কাজ শুরু করলেন। ট্রেনিং লাভের জন্য প্রায় 4000 রিক্রুটকে আফগানিস্তানে পাঠিয়ে দিলেন তিনি। সৌদি শাসক গোষ্ঠী অস্বস্তিবোধ করতে লাগল। একদিন হানা দেয়া হলো লাদেনের বাড়িতে, গৃহবন্দী করা হলো তাকে। উদ্বিগ্ন হলো বিন লাদেনের পরিবার। ওসামার কার্যকলাপের ফলে শাসক গোষ্ঠীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হলো, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। পরিশেষে তারা বিন লাদেনকে সত্যিকার অর্থে ত্যাজ্য করতে বাধ্য হলো। লাদেনের উপর চাপ আরো বৃদ্ধি পেল। 1990 সালে শেষ দিকে লাদেনের জন্য একটা পালনের পথ দেখা দিল। বিন লাদেন সুদানের স্বনামধন্য ইসলামী তাত্ত্বিক ও পণ্ডিত হাসান আল তুরাবির কাছ থেকে আশ্রয়ের প্রস্তাব পেলেন। এই কিংবদন্তি পুরুষ তখন ছিলেন কার্যত সুদানের প্রকৃত শাসক। তুরাবি বিশ্বাস করতেন যে সাদ্দাম হোসেনকে সম্পূর্ণরূপে পরাজিত করতে এবং ধর্মনিরপেক্ষ আরব সরকারগুলোর স্বরূপ উন্মোচন করতে পারলে মুসলিম বিশ্বজুড়ে একটা বিশুদ্ধ ইসলামী সরকার প্রতিষ্ঠার সুযোগ পাওয়া যাবে। যাই হোক, বিন লাদেনকে দেয়া তুরাবির প্রস্তাবটি সত্যই প্রলুব্ধকর ছিল। সৌদি সরকারও লাদেনের হাত থেকে রেহাই পাওয়ার এমন একটা সুযোগ পেয়ে নিজেদের কপালকে ধন্যবাদ দিল। তারা বিন লাদেনের ওপর চাপের মাত্রাটা আরো বাড়ালো যাতে তিনি সৌদি আরব ছেড়ে চলে যেতে বাধ্য হন। চাপের মুখে বিন লাদেন একসময় চলে গেলেন। তিনি সৌদি আরব থেকে সুদানের রাজধানী খার্তুমে পালিয়ে গেলেন। সেই যে গেলেন আর তিনি স্বদেশে ফিরতে পারলেন না। ওসামা বিন লাদেন খার্তুমের অভিজাত শহরতলিতে চার স্ত্রী সন্তান সন্ততি এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। তারপর এর বৃহত্তর সংগঠনের ভিত্তি গড়ে তোলার জন্য আফগানিস্তান থেকে বিমানে করে যুদ্ধাভিজ্ঞ বেশ কয়েকশো আরব স্বেচ্ছাসেবককে নিয়ে এলেন। সুদানের জীবনযাত্রায় বৈচিত্র্য ছিল। ফুটবল ম্যাচ হতো, নীল নদের সাঁতার প্রতিযোগিতা হতো, অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়বার জন্য শিয়া সুন্নি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন কিনা এ নিয়ে কমন রুম টাইপের বিতর্ক হতো, বিতর্ক হতো ইসলামী মতবাদের বিভিন্ন দিক নিয়ে। সুদানে বিন লাদেন নিজের নামে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টও খুললেন। তখন লাদেনের বেশিরভাগ সময় বিশ্বব্যাপী জিহাদের আদর্শ ছড়িয়ে দেওয়ার চাইতে বরং অর্থ উপার্জনের কাজে ব্যয় হচ্ছিল। ওসামা বিন লাদেনের সহায় সম্পদ নিয়ে কল্পনা শেষ নেই। লন্ডনে নিযুক্ত সৌদি আরবের প্রবীণ রাষ্ট্রদূত গাজী আল গোসাইবি সম্প্রতি বলেছেন, আমি এমন খবরও পাঠ করেছি যে লাদেন 30-40 কোটি ডলার সরাসরি লুকিয়ে রেখেছেন। কিন্তু কথাটা মোটেই ঠিক নয়। সৌদি আরব ছেড়ে চলে যাবার সময় তিনি ওই পরিমাণ অর্থ সঙ্গে নেননি। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ সর্বদা দৃষ্টি রেখেছিল যাতে সৌদি আরব থেকে লাদেন কানা করিও না নিয়ে যেতে পারেন। খার্তুমে বিভিন্ন সংগঠনের অফিস ছিল, তবে তার মধ্যে সবচেয়ে বড় অফিসটি ছিল লাদেনের আল কায়দা সংগঠন। তার সংগঠনটি অন্য যে কোনো সংস্থার মতোই পরিচালিত হতো। সংগঠনের বোর্ড অব ডিরেক্টর বা পরিচালক মণ্ডলী ছিল, বেশ কয়েকটি উপকমিটি ছিল। এসব কমিটি আর উপকমিটির অনবরত বৈঠক লেগেই থাকত। তার সংগঠন একটি ব্যবসায়ী কোম্পানি চালাত। যার নাম ছিল লাজেন ইন্টারন্যাশনাল। এছাড়া চালাতো বৈদেশিক মুদ্রা ডিলারশিপ, চালাতো একটি সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং একটি কৃষি পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান। বিন লাদেন রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদান পর্যন্ত 700 মাইল দীর্ঘ সড়ক নির্মাণ করে দিয়েছিলেন। তারই বিনিময়ে সুদান সরকার তাকে তিলের বীজ রপ্তানির একক অধিকার প্রদান করে। সুদান হলো বিশ্বের সর্বাধিক তিল উৎপাদনকারী 3টি দেশের অন্যতম একটি দেশ। সুতরাং বলাই বাহুল্য, সুদান থেকে তিল রপ্তানির ব্যবসা অত্যন্ত লাভজনক ছিল। এই ব্যবসা থেকে বেশ ভালো মুনাফা করেছিলেন বিন লাদেন। তবে তার অন্যান্য ব্যবসা অতটা সফল হতে পারেনি। আজারবাইজান থেকে বাইসাইকেল আমদানির একটা উদ্যোগ সম্পূর্ণ মার খেয়েছিল। আরও কিছু হাটকারি স্কিমও নেওয়া হয়েছিল, সেগুলো আধা আধি বাস্তবায়িত হবার পর চোরাবালির মধ্যে হারিয়ে যায়। কিন্তু তারপরও আল কায়েদার মূল ব্যবসা কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ বিন লাদেনের হাতে ছিল। তবে সমস্ত ক্রিয়াকলাপের পিছনে মূল যে উদ্দেশ্য ছিল সেটা কখনো বিন লাদেনের দৃষ্টির আড়ালে চলে যায়নি। জর্দানে জিহাদপন্থী ইসলামীদের নগদ $1,00,000 বেশি দেওয়া হয়েছিল। চেচনিয়ায় ইসলামী জিহাদিদের গোপনে নিয়ে আসার জন্য বাকুতে অর্থ পাঠিয়ে দেওয়া হয়। আরও $1,00,000 পাঠানো হয় ইরিত্রিয়ার ইসলামী সংগঠনের জন্য। এক পর্যায়ে বিন লাদেন $2,50,000 দিয়ে একটা প্লেন কিনেন এবং এক পাইলটকে ভাড়া করেন। কয়েকদিন পরই বিমানটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। তিনি সুদানে বেশ কয়েকটি সামরিক প্রশিক্ষণ শিবির স্থাপন করেন। শত শত আলজেরীয়, ফিলিস্তিনি, মিশরীয় ও সৌদি নাগরিক এসব শিবিরে বোমা তৈরির কৌশল সহ নানা ধরনের জিহাদি কলা কৌশল শিক্ষা লাভ করে। এদের অনেকে আফগান যুদ্ধে অংশ নিয়েছিল। এসব ইসলামী মুজাহিদের মধ্যে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারককে হত্যার কথাবার্তা ওঠে। কিন্তু সেই হত্যা পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যাবে সে সম্পর্কে কেউ নিশ্চিত ছিল না। নাইরোবিতে মার্কিন দূতাবাস সহ পূর্ব আফ্রিকায় বোমা হামলার সম্ভাব্য টার্গেটগুলোর ওপর কিছু এলোমেলো গুপ্তচরগিরিও চালানো হয়েছিল। 1996 সালে জানুয়ারির মধ্যে সুদান তার বিশেষ অতিথি বিন লাদেনকে নিয়ে উত্তরোত্তর অস্বস্তিবোধ করতে থাকে। হাসান আল তুরাবি, তখন আফগানিস্তানে নিযুক্ত সুদানি রাষ্ট্রদূত, আতিয়া বাদাবির সঙ্গে যোগাযোগ করেন। বাদাবি পেশোয়ারে থাকতেন। রুশদের বিরুদ্ধে লড়াই করার সময় তিনি পশতু ভাষা শিখেছিলেন। আফগান মুজাহিদদের অনেকের সঙ্গে তার যথেষ্ট বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং কারো কারো সঙ্গে চমৎকার যোগাযোগও ছিল। আফগানিস্তান তখন বিবাদমান সেনা কমান্ডারদের নিয়ন্ত্রণাধীন শত শত এলাকায় খণ্ড বিখণ্ড ছিল। আতিয়া বাদাবি এমন এক পটভূমিতে জালালাবাদের সবচেয়ে সিনিয়র 3 জন কমান্ডারকে সহজেই একথা বোঝাতে পেরেছিলেন যে একজন ধনবান সৌদিকে তারা যদি নিরাপদ আশ্রয় দিতে পারে তাহলে তাদের অনেক লাভ হবে, বিশেষ করে প্রতিপক্ষের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা সহজতর হবে। 3 কমান্ডার এরপর সুদানে গিয়ে সরাসরি বিন লাদেনের সঙ্গে দেখা করে তাকে আফগানিস্তানে ফিরে যাওয়ার আমন্ত্রণ জানান। এই 3 জন কমান্ডারের কেউ আজ জীবিত নেই। 1996 সালে এবং 1998 সালে মুজাহিদ বাহিনী গঠন কাবুলের শরতের এক সন্ধ্যা উত্তরাঞ্চলীয় শহরতলী ওয়াজির আকবর খানের উঁচু দালান ঘেরা এক বাড়ির বাইরে ডজনখানেক জাপানি পিক আপ ট্রাক দাঁড়ানো। ট্রাকের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রক্ষী ও ড্রাইভাররা। রুশ বাহিনী চলে যাওয়ার পর থেকে 7 বছরে বড় ধরনের কোনো লড়াই এখানে না হলেও প্রতিটি বাড়ির দেয়ালে এবং সেগুলোর সামনে স্তূপ করে রাখা বালির বস্তার গায়ে গুলির বা বোমার টুকরার আঘাতের চিহ্ন রয়ে গেছে। 1996 সালের অক্টোবর মাস, তখন ওসামা বিন লাদেন তালেবান নেতাদের সঙ্গে দেখা করার জন্য কাবুলে এসেছেন। নগরীতে ওটাই ছিল তার প্রথম আগমন এবং 1 মাস আগে ক্ষমতা দখলকারী কঠোর ইসলামী মিলিশিয়া বাহিনীর নেতাদের সঙ্গে ওটাই ছিল তার প্রথম সাক্ষাৎ। সে বছরের মে মাসের বিশেষভাবে ভাড়া করা এক পরিবহন বিমানে করে 39 বছর বয়স্ক বিন লাদেন তার 4 স্ত্রীর মধ্যে 3 স্ত্রী, আধা ডজন ছেলে মেয়ে ও তার অনুসারী সোয়াখানেক আরব যোদ্ধা জালালাবাদ বিমানবন্দরে এসে পৌঁছান। কিন্তু যে 3 জন মুজাহিদ কমান্ডার সুদান থেকে তাকে আফগানিস্তানে চলে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তারা কয়েক মাসের মধ্যে উৎখাত হয়ে যান এবং এ অবস্থায় বিন লাদেনের আফগানিস্তানের নতুন সরকারের অনুগ্রহ ভাজন হবার প্রয়োজন হয়ে পড়ে। এক মাস আগে বিন লাদেন তার এক লিবীয় সহযোগীকে কান্দাহারে তালেবান নেতা মোল্লা ওমরের কাছে পাঠিয়েছিলেন। মোল্লা ওমর তখন তালেবান উপনেতা ও কাবুলের মেয়র। মোল্লা মোহাম্মদ রব্বানিকে বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশ দেন এবং তিনি সত্যি কতটা বন্ধুভাবাপন্ন তা যাচাই করে দেখতে বলেন। সে অনুযায়ী তাদের মধ্যেই এক বৈঠক হয় এবং ওই বৈঠকই উপলক্ষেই কাবুলে এসেছিলেন বিন লাদেন। বৈঠকে দুপক্ষই ছিলেন সতর্ক অথচ বন্ধুভাবাপন্ন। লাদেনি প্রথম কথা বলেন, নিজেদের মতবাদ বা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ভুলে গিয়ে তিনি মিলিশিয়াদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং নিঃশর্তভাবে নৈতিক ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। রাব্বানি খুবই খুশি ও তুষ্ট হন। তিনি বিন লাদেনকে সরকারের তরফ থেকে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেন। বৈঠক থেকে সবাই হাসি মুখে বেরিয়ে আসে। লাদেন ও তালেবানদের মধ্যে এই মৈত্রী নানা দিক দিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এটা ছিল বিন লাদেনের বিকাশের চূড়ান্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। তালেবানদের নিরাপত্তা আদায় করতে সক্ষম হয়ে তিনি এবার বিশ্বের এ যাবৎকালে সবচেয়ে দক্ষ একটি জিহাদি সংগঠন গড়ে তোলার কাজে হাত দেন। রাশিয়ার বিরুদ্ধে জিহাদের অংশ নিয়ে বিন লাদেন অতি প্রয়োজনীয় আত্মবিশ্বাসী কেবল অর্জন করেননি, গোটা ইসলামী বিশ্বে যোগাযোগের এক ব্যাপক বিস্তৃত নেটওয়ার্কও গড়ে তুলেছিলেন। তদুপরি খ্যাতি, শ্রদ্ধা ও প্রশংসার স্বাদও পেয়েছিলেন তিনি। সৌদি আরবের বিরুদ্ধে তার ভূমিকা লাদেনের পরিচিতি ও কর্তৃত্ব আরো বাড়িয়ে দেয়। সুদানে তিনি গোটা মধ্যপ্রাচ্য ও অন্যান্য স্থানের ওয়ান ইসলামিক সরকারগুলোকে উৎখাতের উদ্দেশ্যে নিয়োজিত মুসলিম জিহাদিদের ছত্রচ্ছায়া সংগঠন আল কায়দা গঠনের কাজে গুরুত্বের সাথে হাত দিয়ে সক্ষম হন। তবে সামরিক শক্তি সামর্থ্য ও রণকৌশলগত চিন্তাধারার দিক দিয়ে বিন লাদেনের এই সংগঠনটি তখনও যথেষ্ট দুর্বল ছিল। আফগানিস্তানে এসে তিনি এই সমস্যার দ্রুত একটা সমাধান খুঁজে পান। তিনি এমন একটি দেশে ফিরে আসেন যেখানে 6 বছর ধরে নৈরাজ্য চলছিল। হাজার হাজার জিহাদপন্থী মুসলিম দেশের পূর্বাঞ্চলে মুজাহিদদের পুরাতন কমপ্লেক্স গুলোতে ঘাঁটি গেড়ে বসেছিল। এদের অনেককে পৃষ্ঠপোষকতা করত পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো, যারা এই ধর্মানুরাগী যোদ্ধাদেরকে কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াই ব্যবহার করতে চাইত। অন্যরা পৃষ্ঠপোষকতা লাভ করত সমগ্র বিশ্বের নানা মত ও পথের ইসলামী সংগঠনগুলোর কাছ থেকে। এসব জিহাদিদের শিবিরে হাজার হাজার স্বেচ্ছাসেবককে গেরিলা যুদ্ধে ট্রেনিং দেওয়া হতো। এই স্বেচ্ছাসেবকদের অনেকে তালেবানদের পক্ষে যুদ্ধ করেছিল। আফগানিস্তানে আসার প্রায় সঙ্গে সঙ্গে বিন লাদেনের প্রথম সমস্যাটির আংশিক সমাধান হয়ে যায়। তিনি একটা তৈরি সেনাবাহিনী পেয়ে যান। আফগানিস্তানে বিন লাদেনকে সাহায্য করার জন্য তার চারপাশে অসংখ্য লোক এসে জড়ো হয়। বিশেষভাবে উল্লেখ করার মতো ছিল কয়েক ডজন প্রবাসী মিশরীয় কঠোর ধর্মানুরাগী মুসলিম। এদের মধ্যে ছিলেন 37 বছর বয়স্ক শল্য চিকিৎসক ও মিশরের আল জিহাদ গ্রুপের প্রতিষ্ঠাতা ডক্টর আইমান আল জাওয়াহিরি হাফিজাউল্লাহ। আরেকজন ছিলেন ওই গ্রুপেরই লৌহ মানব ও সুযোগ্য সামরিক কমান্ডার মোহাম্মদ আতেব। আল জাওয়াহিরি বিন লাদেনকে আন্তর্জাতিক যুদ্ধের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে শিখিয়েছিলেন আর মোহাম্মদ আতেব তাকে সামরিক ক্ষেত্রে যে বিষয়গুলো একান্ত প্রয়োজন সেগুলোর গুরুত্ব বুঝিয়েছিলেন। বেশ কিছু নিরাপত্তাগত ঝুঁকি দেখা দেওয়ার পর বিন লাদেন তার আবাস স্থল জালালাবাদের দক্ষিণে পাহাড়ি অঞ্চলের তোরাবোরা নামক একটি স্থানে এক প্রাক্তন মুজাহিদ ঘাঁটিতে সরিয়ে নেন। মহানুভবতা, প্রথম নিজেকে একটু আড়ালে অন্তরালে রাখতেন ওসামা বিন লাদেন। কখনোই পাদ ও প্রদীপের আলোয় আসতেন না তিনি। পাকিস্তানি সাংবাদিকদের মনে আছে 80 দশকের প্রথম দিকে তারা একজন সৌদি শেখ সম্পর্কে অনেক রকম কাহিনী শুনেছিলেন। এই শেখ পেশোয়ার শহরে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে আহত যোদ্ধাদের দেখতে আসতেন, তাদেরকে কাজু বাদাম চকলেট উপহার দিতেন, তাদের নাম ঠিকানা টুকে নিতেন। কিছুদিন পরই মোটা অঙ্কের একটা চেক পৌঁছে যেত তাদের পরিবারের হাতে। এ ধরনের মহানুভবতা সম্ভবত বাবার কাছে শিখেছিলেন ওসামা বিন লাদেন, কারণ বাবাকে মাঝে মাঝে গরিবদের মধ্যে থোকা থোকা নোট বিলাতে দেখতেন তিনি। যারা লাদেনের জন্য লড়েছেন কিংবা লাদেনের পাশে দাঁড়িয়ে লড়েছেন তাদের প্রায় সবাইকে বিন লাদেনের এই মহানুভবতার কথা উল্লেখ করতে শোনা গেছে। কেউ কেউ জানিয়েছেন যে বিয়ের জন্য $1,500 দান পেয়েছেন বিন লাদেনের কাছ থেকে। আবার কেউ বলেছেন জুতা বা ঘড়ি কেনার জন্য বিন লাদেনের কাছ থেকে নগদ অর্থ সাহায্য পেয়েছেন। তার অনুসারীরা বলেন বায়াত বা শপথ উচ্চারণের যে কাজ এ ধরনের দান সাহায্য বা উপহারও সেই একই কাজ করেছে, তাদের আমিরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করেছে। বিন লাদেনের সময় ছিল তার অর্থের মতোই মূল্যবান, তা সত্ত্বেও যে কাউকে যে কোনো রকম সাহায্য করতে তিনি কখনোই বিমুখ হতেন না। একজন আফগান মুজাহিদ স্মরণ করেছেন কিভাবে বিন লাদেনের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই মুজাহিদ একবার আরবি শিখতে চাইলেন। বিন লাদেন সে সময় ব্যস্ত ছিলেন, তথাপি এই সৌদি যুবক তাকে কোরআনের ভাষা আরবি ভাষা শেখানোর কাজে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছিলেন। বিন লাদেন একজন রেডিক্যাল বা কঠোর ধর্মানুরাগী হিসাবে সুপরিচিত, তথাপি আচার ব্যবহারে তিনি বরাবরই শান্ত, নম্র ও মিতভাষী, যেমনটি তিনি ছেলেবেলায় ছিলেন বলে উল্লেখ করেছেন তার শিক্ষকরা। 1984 সালে বিন লাদেন ও আজাম পেশোয়ারের শহরতলিতে একটি বাড়ি ভাড়া নিয়ে নগরীতে আগমনরত হাজার হাজার আরব মুজাহিদের জন্য একটি সরবরাহ ঘাঁটি স্থাপন করেন এবং সেটার নাম দেন বাইতুল আনসার বা বিশ্বাসীদের গৃহ। বিন লাদেন সেখানে আরব স্বেচ্ছাসেবকদের গ্রহণ করতেন, তাদের পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে দেখতেন, তারপর বিভিন্ন আফগান সংগঠনের কাছে পাঠিয়ে দিতেন। বিন লাদেনের এসব কার্যকর্ম CIA পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI এবং সৌদি গোয়েন্দা সংস্থা ইস্তেকবরাতের জানা ছিল, কিন্তু এদের সকলেই এগুলো দেখেও না দেখার ভান করেছিল। তবে এদের কেউ বিন লাদেনকে আমেরিকান সাহায্য দেয়নি, কোনোভাবেই না। এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান শাহজাদা তুর্কি আল ফয়সাল হলেন বিন লাদেনের সহপাঠী ও বাল্যবন্ধু, সে সময় তিনি এ পদে নিযুক্ত হয়েছিলেন। বাইতুল আনসার কার্যালয়টি ছিল সৈয়দ জামালউদ্দিন আফগানি সড়কের পাশে। এলাকাটি শান্ত নিস্তরঙ্গ, চারিদিকে বগেইন ভিলার গাছ এবং স্থানীয় অভিজাতদের বড় বড় বাড়ি। 80 দশকের মাঝামাঝি এলাকাটি আফগান প্রতিরোধ যুদ্ধে প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল, বিভিন্ন সংগঠন সেখানে অফিস খুলে বসেছিল। ওখান থেকে দুটো খবরের কাগজ বের হতো, যার একটির প্রকাশ ছিলেন আবদুল্লাহ আজাম ও বিন লাদেন, একটা নিউট্রাল বা নিরপেক্ষ অফিসও ছিল ওখানে। অফিসটা ছিল বিন লাদেনের ভাড়া নেয়া একটা ভবন, যেখানে বসে মুজাহিদ সংগঠনের নেতারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের মত পার্থক্য দূর করতে পারতেন। ওখানকার পরিবেশ ছিল ক্লেশকর, আরামায়েশের কোনো ব্যবস্থাই ছিল না ওখানে, অনেকটা ইচ্ছাকৃত ভাবেই এমন ব্যবস্থা রাখা হয়েছিল। বিন লাদেন সহ 10-12 জন স্বেচ্ছাসেবক মিলে একটা রুমে ঘুমাতেন। অফিস রুমের কঠিন মেঝেতে পাতলা তোষক বিছিয়ে শয্যা রচনা করা হতো। বিন লাদেন গভীর রাত পর্যন্ত সেখানে বসে ইসলাম ও মধ্যপ্রাচ্যের ইতিহাস নিয়ে আলোচনা করতেন। তখন পর্যন্ত বিন লাদেনের মধ্যে রেডিক্যাল ভাবাদর্শ গড়ে ওঠেনি, বরং তার তখনকার চিন্তাধারার মধ্যে খানিকটা ইতিহাসের স্মৃতি এবং খানিকটা চলমান ঘটনার ভুল ও অসম্পূর্ণ তথ্য নির্ভর বিশ্লেষণে মিশেল ছিল। বিন লাদেন প্রথম বিশ্বযুদ্ধের পর আরবদের সঙ্গে ব্রিটেনের বিশ্বাসঘাতকতায় বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন। সৌদি রাজপরিবারের উপরও তিনি অসন্তুষ্ট ছিলেন এবং বলতেন যে ক্ষমতা করায়ত্ত করার জন্য তারা ওয়াহাবিদেরকে কাজে লাগিয়েছে। বিন লাদেন স্বেচ্ছাসেবকদের মধ্যে ধর্মীয় বিতর্ক পরিচালনা করতেন, অনেক সময় বিতর্কের বিষয়বস্তু হতো সূরা ইয়াসিন। ইসলামী ইতিহাসের বীর যোদ্ধাদের নিয়ে অনেক আলোচনা করতেন তিনি, সালাউদ্দিন আইয়ুবীর কথা বলতেন অন্য বীরদের কাহিনী, এভাবে যেন তিনি নিজেই নিজেকে বৃহত্তর কোনো যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলছিলেন। ধর্মীয় অনুরাগ, সুদানে নির্বাসিত জীবনযাপন শুরুর আগেই আফগানিস্তানের সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে বিন লাদেন অসম সাহসিকতার বেশ কিছু স্বাক্ষর রেখেছিলেন। কঠোরপন্থী সংগঠন হিজবে ইসলামীর এক নেতা জানান যে তিনি নিজে দেখেছেন একবার সোভিয়েত সৈন্যদের দ্বারা অবরুদ্ধ হবার পর প্রচণ্ড গোলাবর্ষণের মুখে বিন লাদেন কিভাবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। বর্তমানে বিন লাদেনের ঘোর বিরোধী এমন অনেকেও যোদ্ধা হিসাবে তার বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন। নিজের নিরাপত্তা নিয়ে তিনি যে আদৌ ভাবতেন না সে কথা তাদের সবাই উল্লেখ করেছেন। এভাবে একজন ধর্মপ্রাণ যুবক ক্রমান্বয়ে একজন সাচ্চা জিহাদিতে পরিণত হন। বিন লাদেনের ধর্মীয় অনুরাগ তার লোকদেরকেও প্রভাবিত করেছিল। ওসামার নিজের বর্ণিত একটি ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। ঘটনাটি ছিল 1989 সালে পূর্বাঞ্চলীয় নগরী জালালাবাদ দখলের লড়াইয়ের সময়কার। ওসামার নিজের ভাষায়, আমি তিনজন আফগান ও তিনজন আরবকে এনে একটা অবস্থান দখল করে রাখতে বললাম। তারা সারা দিন লড়াই চালালো। সন্ধ্যায় তাদের অব্যাহতি দেওয়ার জন্য আমি ফিরে গেলে আরবরা কাঁদতে শুরু করে দিল, বলতে লাগলো তারা শহীদ হতে চায়। আমি বললাম, ওরা যদি এখানেই থেকে গিয়ে লড়াই চালিয়ে যায় তাহলে তাদের মনোবাঞ্ছনা পূরণ হতে পারে। পরদিন তারা সবাই শহীদ হলো। ওসামা পরে বলেন, তিনি তাদের বুঝিয়েছিলেন যে অনাঙ্গনের টেংশ্রয় হলো তাদের বেহেস্তে যাবার পথ, সঙ্গী ও অনুসারীদের সাথে অনেক দিক দিয়ে নিজের কোনো পার্থক্য রাখতেন না। ওসামা বিন লাদেন তিনি যে এত ধনী ছিলেন কিংবা একজন কমান্ডার ছিলেন অনেকে তা জানত না। সবার সাথে বন্ধুর মতো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন ও ঘুমাতেন তিনি। কখনো কখনো আফগানদের বিভিন্ন সংগঠনের মধ্যে ঝগড়া বিবাদ মেটানোর জন্য নিজ উদ্যোগে সমঝোতার চেষ্টা চালাতেন। আফগান প্রতিরোধ যুদ্ধে মুজাহিদ যোগান দেওয়ার যে দায়িত্ব তিনি নিজ উদ্যোগে গ্রহণ করেছিলেন তা অব্যাহত থাকে। সিআইএ সূত্রে হিসাব করে দেখা গেছে যে জিহাদের জন্য আফগানিস্তানে বছরে তিনি $5 কোটি সাহায্য নিয়ে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী এক যোদ্ধার কাছ থেকে জানা যায়, জালালাবাদ দখলের লড়াই চলাকালে তিনি পথের পাশে ধুলি ধূসরিত বিন লাদেনকে মুজাহিদদের জন্য খাদ্য, কাপড় চোপড়, বুট জুতা প্রভৃতি সরবরাহের আয়োজন করতে দেখেছিলেন। কিন্তু তার মতো ইসলামী চিন্তাধারার অনুসারী যিনি নন তার সঙ্গে বিন লাদেনের কিছুতেই বনিবনা হতো না। সৈয়দ মোহাম্মদ নামে আরেক আফগান মুজাহিদ জানান, একবার এক যুদ্ধে বিন লাদেন তার সঙ্গে কোনো রকম সহযোগিতা করতে অস্বীকৃতি জানান, কারণ শুধু একটাই, তিনি দাড়ি গোঁফ সম্পূর্ণ কামানো ছিলেন। আফগানিস্তান যুদ্ধের সময় বিন লাদেন মিডিয়ার শক্তিটা টের পেতে শুরু করেছিলেন। আফগান যুদ্ধে তার ভূমিকার বিভিন্ন কাহিনী পেশোয়ারস্ত আরব সাংবাদিকদের হাত হয়ে গোটা মধ্যপ্রাচ্যের সংবাদপত্রে প্রকাশিত হয়। এর অনুকূল প্রভাব পড়ে। বন্যার ঢলের মতো দলে দলে স্বেচ্ছাসেবক এসে জড়ো হতে থাকে তার পিছনে, তার প্রতি লোকে শ্রদ্ধায় মাথা নত করে। এমন মর্যাদা এর আগে আর কখনো লাভ করেননি বিন লাদেন। 1989 সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যায়। কাবুলে রেখে যায় এক পুতুল সরকার। আফগানিস্তানে এবার শুরু হয় নতুন লড়াই। সে লড়াই আফগানদের নিজেদের মধ্যে মুজাহিদে মুজাহিদে লড়াই। এ অবস্থায় আরব আন্তর্জাতিক ব্রিগেডের যুদ্ধে পোড় খাওয়া হাজার হাজার স্বেচ্ছাসেবক সৈনিকের আফগানিস্তানের মাটিতে পড়ে থাকার আর কোনো কারণ ঘটেনি। তাদের অনেকে জিহাদ চালিয়ে যাওয়ার জন্য আফগানিস্তান থেকে নিজ নিজ দেশে পাড়ি জমায়। আফগানদের এই ভ্রাতৃঘাতী লড়াই থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বিন লাদেনও পাড়ি জমান নিজ দেশে। সত্যি বলতে কি, তিনি এই ভ্রাতৃঘাতী যুদ্ধ লক্ষ্য করে অতিমাত্রায় হতাশ হয়ে পড়েছিলেন। নিজে অতি সৎ অতি বিশ্বস্ত মানুষ বিন লাদেন, আফগানদের আত্মকলহে লিপ্ত হতে দেখে তিনি অত্যন্ত পীড়িত বোধ করছিলেন। তিনি এ সময় তাদের বলেছিলেন যে সোভিয়েতের মতো একটা পরাশক্তিকে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছেন শুধু একটি কারণে, তারা নিজেরা ছিলেন ঐক্যবদ্ধ এবং তাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল। একতাবদ্ধ না থাকলে এ বিজয় অর্জন তাদের পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। এত বড় বিজয়ের পর আফগানদের নিজেদের মধ্যে নতুন করে রক্তক্ষরণ দেখে হতাশার গ্লানি নিয়ে বিন লাদেন ফিরে যান স্বদেশ সৌদি আরবে। তখন তার বয়স 33 বছর। সময়টা 1990-এর শরৎ। সৌদি আরবের প্রকৃত শাসক প্রিন্স আবদুল্লাহ যুবক ওসামা বিন লাদেনের কাঁধে তার নরম থলথলে হাত রাখলেন, মৃদু হাসলেন, বন্ধুত্ব ও আনুগত্যের কথা বললেন। তার কথাগুলো মধুর শোনাচ্ছিল, তার মধ্যে আপোষের সুর ছিল, তবে সন্দেহ নেই সেসব কথার আড়ালে লুকিয়েছিল কঠিন কঠোর হুমকি। ওসামা বিন লাদেন আফগান যুদ্ধাভিজ্ঞ একজন আরব স্বেচ্ছাসেবককে নিয়ে রিয়াদে প্রিন্স আবদুল্লাহর সাথে তার প্রাসাদে দেখা করতে এসেছিলেন। মনোরমভাবে সাজানো লাউঞ্জে আফগান ভেটারানদের উদ্দেশ্যে প্রিন্স আবদুল্লাহ বললেন, মোহাম্মদ বিন লাদেনের পরিবার বরাবরই আমাদের এই রাজ্যের বিশ্বস্ত প্রজা। প্রয়োজনের সময় এই পরিবার আমাদের অনেক সাহায্য করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কাউকে এমন কিছু করতে দেওয়া হবে না যাতে আমাদের এই সুসম্পর্কে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে। উপস্থিত ব্যক্তিবর্গ প্রিন্স আবদুল্লাহর কথায় শ্রদ্ধাবনতভাবে মাথা নেড়েছিল, কিন্তু যার উদ্দেশ্য কথাগুলো উচ্চারিত হয় সেই বিন লাদেন তার অবদমিত ক্রোধ ভিতরে স্থিতে রাখার আপ্রাণ প্রয়াস পাচ্ছিলেন। বস্তুতপক্ষে আবদুল্লাহর কথায় তিনি এতই উত্তেজিত হয়ে পড়েন যে সেটা তার চোখ মুখের অভিব্যক্তিতে প্রকাশ হয়ে পড়ে। আবদুল্লাহর কথায় তিনি অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ হয়েছিলেন। সেদিন বিশ্ব জিয়াদ ফাউন্ড মিশরীয় সহকর্মীদের কাছ থেকে একটা জিনিস শিখেছিলেন বিন লাদেন, তা হলো আক্রমণী আত্মরক্ষা সর্বোত্তম কৌশল। তাদের এই পরামর্শ মতো তিনি কাজ করেছিলেন। তোরাবোরা ঘাঁটিতে দু মাস কাটানোর পর বিন লাদেন 12 পৃষ্ঠার একটি নিবন্ধ লিখেন ও বিলি করেন। তাতে কুরআন ও ইতিহাস থেকে অসংখ্য উদ্ধৃতি ও প্রসঙ্গ টেনে আনা হয়েছিল এবং অঙ্গীকার করা হয়েছিল যে আমেরিকানরা সৌদি আরব থেকে সরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিবন্ধে প্রথমবারের মতো তিনি ফিলিস্তিন ও লেবাননের পক্ষে বক্তব্য রাখেন এবং মুসলিম বিশ্বের বিরুদ্ধে ইয়াহুদি খ্রিস্টানদের হিংসার অপপ্রচারের উল্লেখ করে বলেন, তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করা প্রত্যেক মুসলমানের পবিত্র দায়িত্ব। এ ধরনের অবস্থান গ্রহণের মধ্য দিয়ে তার দৃষ্টিভঙ্গি লক্ষণীয়ভাবে প্রসারিত হয়। এর পিছনে মিশরীয়দের প্রভাব ছিল অনস্বীকার্য। আফগান মুজাহিদদের CIA বেশ কিছু স্ট্রঙ্গার ক্ষেপণাস্ত্র দিয়েছিল। বিন লাদেন তাদের কাছ থেকে 7টি স্ট্রঙ্গার কিনে নিয়ে সৌদি ইসলামী গ্রুপগুলোর কাছে গোপনে পাচার করেন। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে রিয়াদ অতিশয় ক্ষুব্ধ হয়। পাকিস্তানের মতো সৌদি আরব ও আফগানিস্তানে রাশিয়া ও ইরানের প্রভাব খর্ব করার জন্য তালেবানদের সাহায্য সমর্থন দিয়েছিল। এখন সেই তালেবানরাই সৌদিদের ঘরতার এক শত্রুকে আশ্রয় দিয়েছে এবং তাকে সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি অগ্রাহ্য করেছে। সুতরাং তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অনুভব করেছে সৌদি আরব। 1997 সালের প্রথম দিকে তালেবানরা বিন লাদেনকে হত্যার একটি সৌদি ষড়যন্ত্র উদ্ঘাটন করে। আফগানিস্তানের তখন প্রায় 2/3 এলাকা এই মুজাহিদ বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছিল। হত্যা ষড়যন্ত্র উন্মোচিত হবার পর তালেবানরা বিন লাদেনকে তার নিজের নিরাপত্তার জন্য কান্দাহারে চলে যেতে বলে। বিন লাদেন রাজি হন এবং কান্দাহার বিমানবন্দরের কাছাকাছি সোভিয়েত বিমান বাহিনীর একটি পুরাতন ঘাঁটিতে চলে যান। ইতোমধ্যে বিপুল পরিমাণ সামরিক সাজ সরঞ্জাম কেনার অর্থ জুগিয়ে মসজিদ তৈরি করে এবং নেতৃবৃন্দকে গাড়ি কিনে দিয়ে বিন লাদেন তালেবান হাই কমান্ডের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করে তুলেছিলেন। তিনি কান্দাহার নগরীর উপকণ্ঠে মোল্লা ওমর ও তার পরিবারের জন্য একটি নতুন বাসভবনও তৈরি করে দিয়েছিলেন। বিন লাদেন আফগানিস্তানের প্রশিক্ষণ শিবিরগুলো থেকে সেরা শিক্ষার্থীদের আল কায়দায় নিয়ে নেওয়ার একটা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। প্রশিক্ষণ শিবিরের প্রশাসকরা স্বেচ্ছাসেবকদের বলতো যে তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ বিবেচিত হবেন তাদের আমিরের সামনে হাজির করা হবে। আমির বিন লাদেনের সামনে হাজির করার পর তাদের মধ্যে থেকে সবচেয়ে চৌকস ও প্রতিভাবান যুবকদের বিশেষ ধরনের প্রশিক্ষণ শিবিরের জন্য বেছে নেওয়া হতো। এই বিশেষ শিবিরে তাদের পদাতিক বাহিনীর মৌলিক কলাকৌশল শেখানো হতো না, বরং বিভিন্ন ধরনের শারীরিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হতো। যুদ্ধের মহড়ার আয়োজন করা হতো এবং পরিশেষে আধুনিক জিহাদের দক্ষতা ও কৌশল শেখানো হতো। এক বছরের মধ্যে বিন লাদেন মুজাহিদদের একটি বিশেষ বাহিনী গড়ে তোলেন। ডক্টর আইমান আল জাওয়াহিরি হাফিজাউল্লাহ দ্বারা প্রভাবিত হয়ে বিন লাদেন এটাও বুঝতে পেরেছিলেন যে তিনি যে উদ্দেশ্যের জন্য লড়েছেন সেটাকে আন্তর্জাতিকীকরণ করা দরকার। আজকে এই পর্যন্তই। শেষ আলোচনা নিয়ে সামনে আরেকটি পর্ব আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। উসামা তুমি দুর্জয় বীর, মদের অহংকার, মদের অহংকার।